মাখো যেচে কাঁধে আলি আসগর, তোমার ঝুলা ও ফুলে হাতে নিয়ে মাসুমকে ময়দানেতে যাব, দো ফুটা তো পানি আলি আলি আসগরকে খোয়াবো, ও ফুলে যাবো আসগর তোমার ঝুলা। মাখো যেচে কাঁধে আলি আসগর তোমার ঝুলা, মাখো যেচে কাঁধে আলি আসগর তোমার ঝুলা। তোমার ঝুলা বচাতে, ইসলাম বচালো আলি আসগর তোমার ঝুলা। তোমার ঝুলা বলে কানে বসে কেমা সকি তোমার ঝুলা। ঘুমে পাবো কুলে নিয়ে আর দূর শীষ হলো আমার, রক্ত থেকে রঙ্গী নিশানি আছে তোমার, ছাই হয়ে গেল আসবার তোমার ঝুলা। ঝুলা তোমার ঝুলা।